সওয়ালের চাঁদে ও কি মেরেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে, সওয়ালের চাঁদে দেখো উঠেছে, ঈদের খুশিতে প্রেম পিঠির সুর ভেসেছে, সওয়ালের চাঁদে দেখো উঠেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে। তোমাদের মুখের হাসি মিষ্টি মধুর কথা, সকলের ভুলায় যেন অন্তরের ব্যথা, তোমাদের মুখের হাসি মিষ্টি মধুর কথা, সকলের ভুলায় যেন অন্তরের ব্যথা, সওয়ালের চাঁদে উঠে মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে। শোনো মুসলমানে বলি শোনো বয়স তোমার হাত, শোনো মুসলমানে বলি শোনো বয়স তোমার হাত, কষ্ট করে রোজারে ঝুঁকো কোন কি যে হয়, কষ্ট করে রোজারে ঝুঁকো কোন কি যে হয়, রোজার শেষে ঈদ আসবে না রাখলে রোজা, রোজার শেষে ঈদ আসবে না রাখলে রোজা, ঈদের খুশি ঈদের হাসি কেমনে যাবে গো বোঝা, ঈদের খুশি ঈদের হাসি কেমনে যাবে গো বোঝা, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে। ঈদের আকাশ আসছে দেখো দাও খুলে দাও দোর, ঈদের আকাশ আসছে দেখো দাও খুলে দাও দোর, ঈদ জামাতের ডাক এলো যে ভাই চলো ঈদের মাঠ, সাধু আকাশে খুশিতে নাচে ওগো, সাধু আকাশে খুশিতে নাচে এক ফালি সরু চাঁদ, একে অপরের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখো গোড়াত, একে অপরের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখো গোড়াত, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে। উঠেছে কাল হবে কৃষিনি, ধনী গরিব সবার খোদার রহমত, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, সওয়ালের চাঁদে ও কি মেরেছে, তাই মোমেন মোমেনা খুশিতে ভরেছে, তাই মোমেন মোমেনা। খুশিতে মরেছে। www.anibas.in